ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল 50 কম হাজার বছর অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون স্মরণ করো ইব্রাহিমের কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো তোমাদের জন্য ইহাই শ্রেয় যদি তোমরা জানিতে انما تعبدون من دون الله اوثانا وتخلقون افكا ان الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له اليه ترجعون তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করিতেছো এবং মিথ্যা উদ্ভাবন করিতেছো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের পূজা করো তাহারা তোমাদের জীবন উপকরণের মালিক নয় সুতরাং তোমরা জীবন উপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাহার ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল সুস্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসূলের আর কোন দায়িত্ব নাই أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন ইহা তো আল্লাহর জন্য সহজ বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারবে না পৃথিবীতে আর না আকাশে এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই সাহায্যকারীও নাই والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم যারা আল্লাহর নিদর্শন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয় আর তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল ইহাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো কিন্তু আল্লাহ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য وقال انما اتخذتم من دون الله اوثانا موده بينكم في الحياه الدنيا ثم يوم القيامه يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا وماواكم النار وما لكم من ناصرين ইব্রাহিম বলিল তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্য রূপে গ্রহণ করিয়াছো পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পর পরস্পরকে অভিসম্পাত দিবে তোমাদের আবাস হইবে জাহান্নাম